إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون وقال رسول الله صلى الله عليه وسلم لا عتيرة ولا فرع والفرع أفضل نتاج كان ينتج لهم كانوا يذبحونه لطواغيتهم والعتيرة في رجب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রজব মাস চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। হযরতে ওসমান ইবনে হাকিম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু সাঈদ ইবনে জুবাইরিন আন সাওমি রজব ওয়া নাহনু ইয়াউমা ইযিন ফি রজব। ওসমান ইবনে হাকিম আল আনসারী বলেন, আমি সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রজব মাসে জিজ্ঞেস করলাম। ফাকালা সামিতু ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাঈদ ইবনে জুবায়ের বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, তিনি বলতেন, কানা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم। রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হতে যে একাধারে সওম পালন করতে থাকতেন, আমরা মনে মনে ভাবতাম যে আর বোধহয় রোজা একটাও ছাড়বেন না। আবার অনেক সময় এমন হতো অয়ুফতিরু, কখনো এমন হতো যে সওম রাখতেন না, হাত্তা নাকুলা এমনকি আমরা ভাবতাম যে লা ইয়াসুমু, তিনি আর এ মাসে সিয়াম রাখবেন না। বোঝা গেল বিষয়টা বাধ্যতামূলক না, রজব মাসে সিয়াম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রাখতেন, আবার কখনো রাখতেন না। এর দ্বারা এই জিনিসটা পরিষ্কার হয়ে যায়, রজব থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, বাকি রজব মাসের সওমগুলো বাধ্যতামূলক নয়, সেজন্য মাঝে মধ্যে ছাড়তেন। রজব মাস ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে এই, যেরকম একজন কৃষক প্রথমে জমিতে চাষ দেয়, এরপরে বীজ রোপণ করে, এরপরে ফসল কাটে, ঠিক এরকম ভাবে রজব মাস হচ্ছে মুমিনদের জন্য জমিতে চাষ দেওয়ার মাস। এ মাস থেকেই মুমিনরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এরপরে শাবান মাস হচ্ছে বীজ বপনের মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। এজন্য রজব মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা মুমিনদের কর্তব্য। রজব মাসের যেমন ফজিলত রয়েছে, এরকম ভাবে রজব মাস শুরু হলেই কিছু বেদাতেরও প্রচলন ঘটে, এটা নতুন কিছু নয়। আমরা হাদিস থেকে দেখি বুখারী শরীফের 5474 নম্বর হাদিসে বলা হয়েছে, عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا فرع ولا عتيره رجب মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামে ফারা এবং আতিরার কোনো স্থান নেই। ফারা কি জিনিস? ওয়াল ফারউ আফযালু নিতাজিন কানা ইউনতাজু লাহুম কানু ইয়াযবাহুনহু লিতাওগীতিহিম। ফারা বলা হতো ওদের উটের যে বাচ্চা হতো, একটা উটের প্রথম যে বাচ্চা হতো এটাকে তাদের দেবতার নামে যবেহ করত। আর আতিরা হচ্ছে যেহেতু রজব মাস আশহুরুল হুরুম, চারটা মাসকে ইসলামে আশহুরুল হুরুম বলা হয়, এর মধ্যে প্রথম মাস হল রজব মাস, এই জন্য রজব মাসে এরা একটা পশু জবাই করত, নাম দিত রাজাবিয়া। এই কুসংস্কার জাহিলি যুগে ছিল। ইসলামের শুরু দিকেও সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন কেউ কেউ করতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এটাকে রহিত করলেন, লা ফারা ওয়ালা আতিরাতা, এই ফারা এবং আতিরার স্থান ইসলামে নেই। এর দ্বারা জাহিলি যুগের কুসংস্কারকে রহিত করে দিলেন। আমরাও দেখি আমাদের দেশেও যখনই রজব মাস শুরু হয় রাস্তার পাশে পাশে ড্যাগ বসে যায়, বিভিন্ন আলোকসজ্জা করে লাল সালু কাপড় দিয়ে সাজিয়ে এরপরে ড্যাগ বসানো হয়, রজব মাসের সেই জাহিলি যুগের প্রথা। এখন দেবতার নামে মূর্তি জবাই করতে কষ্ট হয়, মূর্তির নামে পশু জবাই করতে টাকা লাগে, এর পরিবর্তে টাকা কামাই করার ব্যবস্থা করেছে তারা ড্যাগ বসিয়ে, এটাকেও নাম দেয় তারা খাজা বাবার ড্যাগ। কারণ গেয়ারহুবি শরীফ ইন্ডিয়াতে আমি দেখেছি ওরা এই সময় আসলে খুব বেশি তোলপাড় করে, সব জায়গায় বড় বড় ড্যাগ বসায়। কারণ আব্দুল কাদের জিলানি নাকি 11ই রজবে জন্মগ্রহণ করেছিলেন না মরেছিলেন তা আমার জানা নাই, এই হিসাবে তারা রজব মাসে বড় একটা অনুষ্ঠান করে। এটা মনে রাখতে হবে জাহিলু যুগের যতগুলো বেদাত কাফের মুশরিকরা পালন করত, ইসলামের মধ্যে সবগুলোই আছে তবে ভিন্ন রূপে। যেমন রজব মাসের বেদাত মক্কার কুফাররা পালন করত একভাবে, আর বর্তমান যুগের মুসলিম নামধারী মুশরিকরা করে আরেকভাবে। এজন্য তিরমিজি তো হাদিসটা আছে, তিরমিজির 1512 নম্বর হাদিস, এখানেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ফারা ওয়ালা আতিরাতা, এই ফারা এবং আতিরার কোন স্থান ইসলামে নেই। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা করেছেন ওয়ালা আতিরাতু যাবিহাতুন কানু ইযবাহুনহা ফি রজব, আতিরা হচ্ছে একটা পশু জবাই করত লোকেরা রজব মাসে, এর দ্বারা রজব মাসের তাআজিম করা উদ্দেশ্য, লিআন্নাহু আফযালু শাহরিম মিন আশহুরিল হারাম, এটা আশহুরুল হারাম, চারটা মাসকে আশহুরুল হারাম বলা হয়, রজব যুলকাদা যুলহাজ্জা এবং মুহররম, এর প্রথম মাস যেহেতু রজব এজন্য এটাকে তাআজিম করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রহিত করলেন। এই জাতীয় হাদিস আবু দাউদ শরীফে আছে, 2832 নম্বর হাদিস আবু দাউদের। আন আবিল মালিহ ক্বালা ক্বালা নুবাইশাতু নাদা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল ইন্না কুন্না নাতিরু আতিরাতান ফিল জাহিলিয়া ফি রজব, আমরা জাহিলি যুগে রজব মাসে আতিরা জবে করতাম, ফামা তা'মুরুনা, আপনি আমাদেরকে কি বলেন? ক্বালা ইযবাহু লিল্লাহি ফি আইয়ি শাহরিন কানা, তোমরা আল্লাহর নামে জবে করো যে কোনো মাসে করতে পারো, রজব মাসকে খাস করে করবে না। ওয়াবাররুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতিমু, আল্লাহর জন্য তোমরা নেক আমল করো এবং গরিবদেরকে খানা খাওয়াও, এগুলো ভালো কাজ, তবে রজব মাসকে খাস করে কোনো কিছু করার স্থান ইসলামে নেই। ক্বালা ইন্না কুন্না নাফরিউ ফারআন ফিল জাহিলিয়া ফামা তা'মুরুনা, লোকটি আবার প্রশ্ন করলো আমরা জাহিলি যুগে ফারা করতাম, ফারা যেটা আগে বলেছি যে প্রথম যে পশুটা বাচ্চা দেয় গাভী যে বাচ্চা দেয় এই প্রথম বাচ্চাটাকে ওরা দেবতার নামে জবাই করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটারও ইসলামে কোনো স্থান নেই। এভাবে জাহিলি যুগের কিছু প্রথাকে ইসলাম এসে রদ করল। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগের আরো কিছু কথা বলেছেন, যেমন সূরায়ে মায়েদার 104 নম্বর এবং 103 নম্বর আয়াতে বলা হয়েছে, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেননি বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এগুলো আল্লাহ তাআলা দেন নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইফতারুনা আলাল্লাহিল কাযিব, কিন্তু যারা কুফুরি করেছে তারা আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, এদের বেশিরভাগ লোক হচ্ছে অজ্ঞ। এখানে বলা হয়েছে সাইবা, বাহিরা, ওয়াসিলা, হাম। বাহিরা বলা হয় যে জন্তুর দুধ প্রতিমার জন্য উৎসর্গ করা হয়। আগেই তারা বলতো এই পশুর যত দুধ হবে সেগুলো দেবতার নামে উৎসর্গ করা হলো, এই পশুকে বলা হতো বাহিরা। এরপরে সাইবা বলা হতো যে জন্তু প্রতিমার নামে ছেড়ে দেওয়া হতো, পশুটা প্রতিমার নামে মূর্তির নামে ছেড়ে দেওয়া হতো। ওয়াসিলা বলা হতো ওই উটের মহিলা উটকে, যে স্ত্রী উট লাগাতার কয়েকটা এরকম স্ত্রী উটনি বাচ্চা দান করেছে, এটাকে তারা মনে করত এটা দেবতা, এটাকে দেবতা নামে ছেড়ে দেওয়া হতো। এরকম হাম বলা হয় পুরুষ উটকে, যে উট অনেক স্ত্রী উটের সাথে মেলামেশা করতে পেরেছে, এত বেশি করেছে যে শেষ পর্যন্ত সে দেবতা হয়ে গেছে, এটাকেও ছেড়ে দেওয়া হতো। এরকম ভাবে কতগুলো প্রথা জাহিলি যুগে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়েদার 103 নম্বর 4 নম্বর আয়াতে বললেন, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হামিন, এই বাহিরা, সাইবা, ওয়াসিলা, হাম, এগুলো ইসলামে কোনো কিছু নেই। আল্লাহ তাআলা এগুলো নির্ধারণ করেন নাই, এগুলো মানুষেরা আল্লাহর নামে মিথ্যা তৈরি করেছে। এই লোকগুলোকে যদি বলা হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় তোমরা আসো যা আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ আল্লাহর কিতাবের দিকে ফিরে আসো, ওয়া ইলার রাসূলে রাসূলের দিকে ফিরে আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আল্লাহ তাআলা বলছেন তারা বলে আমাদের জন্য আমাদের পিতৃপুরুষকে যা পেয়েছি তাই যথেষ্ট, বাপ দাদা যা করেছে ওটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়ালা ইয়াতাদুন, যদিও তাদের বাপ দাদা পূর্বপুরুষেরা কিছুই জানতো না এবং তারা হেদায়েতের পথে ছিল না, তারপরেও কি তারা পিতামাতা বাপ দাদার দোহাই দিবে? সূরা মায়েদার 103 নম্বর আয়াত 4 নম্বর আয়াত পরিষ্কার করে দিল এই জাতীয় লোকদেরকে যারা বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বেদাতে জড়িত থাকে, এদেরকে যখন কিতাবুল্লাহর দিকে, আল্লাহর নবীর হাদিসের দিকে ডাকা হয় তখন তারা বলে আমাদের জন্য বাপ দাদার থেকে যা পেয়েছি তাই যথেষ্ট। আমাদের এই যুগেও আমরাও দেখি ইসলামে এই বর্তমানে রজব মাসে যে কুসংস্কার করা হয় এরকম ভাবে বিভিন্ন পীরের মাজার তৈরি করা হয়, এরকম ভাবে পীর মুরিদি, পীরের সবক আদায় করা, বিভিন্ন মিলাদ প্রথা, এগুলো সম্পর্কে যখন আমরা বলি ইসলামে এগুলো নেই, কোরআন হাদিসে নেই, আসো কোরআন সুন্নাহর দিকে, তখন তারা বলে একই কথা, বাপ দাদার যুগ থেকে এটা করলাম এখন কি এটা বাদ দিতে পারি, আমাদের কোরআন হাদিস দরকার নেই, বাপ দাদা যদি জাহান্নামে যায় আমাদের পিসাবরা জাহান্নামে যায় আমরা জাহান্নামেই যাব, এরকম কথা বলতে শোনা যায়। গত জুমায় একজন এই রায়ের বাজারের আশপাশে মসজিদে বয়ান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন তা সব হারাম, আর যেগুলো হারাম করেন না তা সব জায়েজ, অতএব মিলাদ যেহেতু কোরআন হাদিসে নাই অতএব সব জায়েজ। কি সুন্দর দলিল! এজন্য আমরাও দেখি এরাও বলে এরকম বাপ দাদার যুক্তি করে আসলাম। আপনি যখন বলবেন যে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, দুহাত তুলে মুনাজাত, এই মুনাজাত নামটাও ভুল, কারণ মুনাজাত শব্দের অর্থ কি আরবিতে? নাজা ইউনাদি মুনাজাত, মানে হচ্ছে কানে কানে কথা বলা, কারো সঙ্গে গোপনে কানাকানি করাকে আরবিতে বলে কি মুনাজাত, আরবি শব্দ। আমাদের দেশের মানুষেরা মুনাজাত বানাইল কোনটাকে, নামাজের পরে সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন দুই হাত তুলে জোরে জোরে দোয়া করলো, এটার নাম হচ্ছে মুনাজাত। এই মুনাজাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআনে নাই, হাদিসেও নাই। এর পরেও যদি আপনি এই জাতিকে বলেন যে আল্লাহর নবী যেটা করেন নাই, কোরআনে যেটা নাই, হাদিসে নাই, এটা বাদ দাও, তারা একই কথা বলবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন এখানে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূল, ওদেরকে যখন বলা হয় আসো আল্লাহ যেটা নাযিল করেছেন, আল্লাহর রাসূল যেটা বলেছেন সেদিকে ফিরে আসো, তারা বলে কালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদা আমাদের পূর্বপুরুষদেরকে যে কাজ করতে পেয়েছি আমাদের জন্য ওটাই যথেষ্ট। আমাদের বাপ দাদার যুগ থেকে মোনাজাত করলাম, এখন মোনাজাত করবেন, এটা কেমন কথা? আমি এটা বলি, বাপ দাদার যুগ থেকে তুমি ঠিকই মোনাজাত করেছো, কিন্তু মক্কা মদিনায় গিয়ে দেখো এখনো নাই, আগেও ছিল না। বাপ দাদার দলিল দেওয়া জায়েজ নেই, দোহাই দেওয়া জায়েজ নেই, কিন্তু তারপরেও যদি এক মিনিটের জন্য তর্কের খাতিরে মেনে নেই, তাহলে আমি বলবো তোমার বাপ দাদা তারাজ করলে দশ পুরুষ যাও, তারপরে দেখবা তোমার বাপ দাদার নাম হরে কৃষ্ণ হরে রাম। আর মক্কা মদিনায় যারা মোনাজাত করে না তারাও বলে বাপ দাদার যুগ থেকে করি নাই, ওদের বাপ দাদা তারাজ করলে কয়েক পুরুষ পরে আজ আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কাজেই বাপ দাদা যদি দলিল পেশ করতেই হয় তাহলে তোমার হরে কৃষ্ণ হরে রাম মার্কা বাপ দাদা দলিল না, দলিল হতে পারে কারা? সেই সাহাবায়ে কেরামরা। এরপরেও বলি কোন বাপ দাদার দলিল পেশ করা জায়েজ নেই, সম্পূর্ণভাবে কাফেরদের চরিত্র। এজন্য এটা আমাদের মনে রাখতে হবে, যখনই আপনি কোরআন হাদিস অনুযায়ী কথা বলেন আর তারপরে বলে বাপ দাদার যুগ থেকে এটা করে এসেছি, আপনি সঙ্গে সঙ্গে ধরে নেবেন এই লোকটা আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা হামান ফিরাউন নমরুদ এদের চরিত্র ধারণ করেছে। তাহলে এই চরিত্র কাদের? এটা যুগে যুগে যখনই এই কাফেরদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছে, আল্লাহর নবীদের কথার দিকে আহ্বান করা হয়েছে, তারা তখনই উত্তর দিয়েছে ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে পেয়েছে এই কাজ করতে। হ্যাঁ, মুনাজাত অবশ্য করা যায়, একা একা ভোর রাতে উঠে তাহাজ্জুদের পরে হাত তুলে দোয়া করা যায়, এটা মনে রাখবেন, হাদিসে এটা বলা আছে। ওরা একটা হাদিস পেশ করবে, আপনাকে দেখাবে খুলে হাদিস, মুনাজাত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আস-সালাতু মাসনা মাসনা, সালাত দুই দুই রাকাত করে, এই দুই দুই রাকাত করে পড়ার পরে তোমরা হাত তুলে দোয়া করো। দুই দুই রাকাত কোন সালাত আছে? দুই দুই রাকাত কি ফরজ সালাত আছে? দুই দুই রাকাত, ফজরের সালাত দুই রাকাত, তাও তো দুই দুই রাকাত না, মাত্র দুই রাকাত। বোঝা গেল এই হাদিসটা শুরুর দিকে যদি আপনি লক্ষ্য না করেন তাহলে ওদের খপ করে পড়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এবাদত করেন নাই, এরকম একটা এবাদত তৈরি করার নাম হচ্ছে বেদাত। এখন যারা এই কথা বললো বুঝালো মসজিদের ইমাম সাহেব খুতবা দিয়ে হয়তো আমাদের বিরোধিতা করার জন্য এই কথাটা বলেছেন, কিন্তু ওনার মুসল্লিদের মধ্যে হয়তো কেউ এরকম নাই যারা প্রশ্ন করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, বুখারী মুসলিম সহ হাদিসের যত কিতাব প্রায় সব কিতাবে আছে। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4589 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটা মিশকাতের বাবুল ইতিসাম বিল কিতাবে সুন্নার প্রথম হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই ইসলামের ভিতরে আমাদের এই দ্বীনের ভিতরে এমন জিনিস তৈরি করলো, এমন জিনিস ঢুকালো যা ইসলামে নেই, এমন জিনিস এবাদতের উদ্দেশ্যে তৈরি করলো, ফাহুয়া রদ্দুন, তা গ্রহণযোগ্য হবে না, তা প্রত্যাখ্যাত। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবার শুরুতে বলতেন, ওয়াইয়াকুম আল উমুরুল মুহদাসাত ফাইন্না কুল্লা বিদআতিন দালালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা খবরদার নতুন নতুন আবিষ্কৃত ইবাদত থেকে বাঁচো, কারণ সমস্ত নতুন ইবাদত হচ্ছে বিদআত, আর যত বিদআত সবগুলো হচ্ছে গোমরাহি, আর সব গোমরাহির পরিণতি জাহান্নাম। বেদাত কাকে বলে? আপনি যখন বেদাতিদেরকে বলবেন যে বেদাত জায়েজ নেই, বেদাতিরা বলবে আপনি আমি এই যে মাইক ব্যবহার করি, নবীর যুগে এটা ছিল না, এটাও তো বেদাত। আল্লাহর নবীর যুগে পাখা ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, এটা ব্যবহার করছেন, এটা বেদাত। নবীর যুগে মোবাইল ছিল না, এটা ব্যবহার করেন, এটা বেদাত। নবীর যুগে প্লেন ছিল না, আপনারা এটাতে করে হজ করতে যান, এটা বেদাত। এরকম কতগুলো দলিল পেশ করে আপনাকে বিভ্রান্ত করবে। আপনার যদি বিষয়টা পরিষ্কার না থাকে, আপনিও চিন্তা করবেন যে হ্যাঁ ঠিকই আছে, জসীমউদ্দিন রহমানই এই বিষয়টা বুঝেন নাই। তারা আরো বলবে আল্লাহর নবীর যুগে মাদ্রাসা ঘর ছিল না, এটা বেদাত। এবং এই কথাগুলো কোন সাধারণ লোকের না, বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার বর্তমান মোহতামিম এবং শাইখুল হাদিস যিনি, তিনিও তার একটা বইয়ের মধ্যে লিখেছেন সব বেদাত বেদাত না, এবং এই দলিলগুলোই পেশ করেছেন, নবীর যুগে মাদ্রাসা ছিল না, অতএব মাদ্রাসা এখন তৈরি করা হচ্ছে, এটা বেদাত। অতএব কিছু বেদাত আছে হাসানা, আর কিছু বেদাত আছে সাইয়া। এইভাবে দরজা খুলে দিল বেদাতের। আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত গোমরাহি। আল্লাহর নবী বললেন সব বেদাত গোমরাহি, আর আমাদের একদল আলেম বললেন কিছু বেদাত হাসানা সাইয়া। আমরা কি নবীরটা মানবো না আমাদের আলেমদেরটা মানবো? আলেমদের কথা মানবো যদি নবীর কথার মুয়াফিক হয়। আলেমদের কথা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের সাথে মিল থাকবে, কোরআন হাদিসের পরিপন্থী কোন কথা যদি কোন আলেম বলে তাহলে সেখানে আলেমের কথা তার মুখে ছুঁড়ে মারতে হবে, কোরআন হাদিস গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোন বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তাহলে কি করবে? বড় বড় আলেম কি বলে তাই দেখবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা এটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফেরত দাও। আল্লাহর কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে আল্লাহর কোরআনের সঙ্গে মিলাও, রাসূলের কাছে ফেরত দেওয়ার মানে হচ্ছে আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলাও। কোরআন এবং হাদিসের সঙ্গে যার কথা মিলবে সেটা মানতে হবে, যেটা মিলবে না ওটা মানা যাবে না। এটা যদি বড় পীর সাহেব বলে, বড় মুহাদ্দিস বলে, বড় মুফতি বলে, বড় শাইখুল হাদিস বলে, যেই বলুক না কেন, কোরআন ও হাদিসের সাথে যদি না মিলে তার কথা তার মুখে ছুঁড়ে মারতে হবে। এটা পরিষ্কার ইসলামের উসুল। একই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। আপনারা জানেন আল্লাহর নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা তোমরা সাক্ষী দাও আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? কেন এই নবী এই প্রশ্ন করলেন? কিসের জন্য? এর একটা রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে, আর তা হচ্ছে আল্লাহর কালামকে পৌঁছে দেওয়ার জন্য। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, সূরা মায়দার 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, বাল্লিগ মানে পৌঁছে দিন, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ মানে পৌঁছে দেওয়া, তাবলিগ অর্থ কি পৌঁছে দেওয়া, প্রচার করা, কিসের তাবলিগ, আপনি তাবলিগ করুন পৌঁছে দিন, কিসের তাবলিগ, খাজা বাবার কাহিনী, গাজা বাবার কাহিনী না সবুজ বইয়ের কাহিনী। দেখবেন আমাদের দেশে তাবলিগের নামে একটা বই পড়া হয়, ফাজাইলে আমাল, এই ফাজাইলে আমাল নামক বইয়ের শুরুতে কিছু কোরআনের আয়াত আছে, এরপরে কিছু সহিহ হাদিসও আছে, সবগুলো জাল বলছি না, এরপরে তৃতীয় ধাপে গিয়ে শুরু হয় কাহানি, বিভিন্ন বুজুর্গের কাহিনী, কেউ জান্নাতে চলে গেছে, কেউ কবর আজাব দেখতে পাচ্ছে, আপনারা দেখবেন একটা কাহিনী প্রায় বয়ান করে, কি কাহিনী, এক বুজুর্গ কয়েকজন লোকদের খাবার দাওয়াত দিয়েছে, তার মধ্যে একজন যুবককেও দাওয়াত দিয়েছে, এই যুবক সম্পর্কে সমাজে প্রচলিত ছিল তার কাস্ত খোলা থাকে সব দেখে, যুবককে দাওয়াত দিল, ফাজাইলে জিকিরের ভিতরে দেখবেন সোয়া লাখ বার না 75,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কবর আজাব বন্ধ হয়ে যায়, ওই ফজিলত বয়ান করতে গিয়ে এই কাহিনীটা বয়ান করেছে। তো এর মধ্যে যুবক খাবারের টেবিলে বসে হঠাৎ করে চিৎকার মারা শুরু করেছে, আমার মায়ের কবর আজাব হচ্ছে, আমার মায়ের কবর আজাব হচ্ছে। তো মেজবান যিনি ছিলেন ওনার আবার কয়েক খতম লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ছিল, হাড়ি ভরা ছিল, উনি ওখান থেকে মনে মনে এক খতম তার মায়ের জন্য দান করে দিলেন, যুবকের কান্না ঠান্ডা হয়ে গেল, বলল আলহামদুলিল্লাহ আমার মায়ের কবর আজাব বন্ধ হয়ে গেছে। এখন লেখে ফায়দা, ইহাতে আমার দুইটা ফায়দা হইল, এক নম্বর ফায়দা হইল এই যে লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার পড়লে যে কবর আজাব বন্ধ হয়ে যায় এই হাদিসটা আমি সহি মনে করলাম। হাদিস সহি করার কি অভিনব তরিকা, হাদিস সহি এবং জাল যাচাই করার জন্য বিশাল বিশাল কিতাব আছে, আর ওনারা মাশাআল্লাহ হাদিস সহি করলেন কি আপনি দেখতেই পারলেন। এরপরে লেখছে আমার আরো একটি ফায়দা হলো, এই যুবক সম্পর্কে সবাই যেটা বলতো আমার কু ধারণা ছিল এটাও দূর হয়ে গেল, মানে যুবক এখন সব দেখে এই বিশ্বাস জন্মে গেছে, শিরকের আকীদা পুরো দাখিল হয়ে গেছে, এই সমস্ত কাস্ত খোলা শিরক আকীদা। এখানে ভিন্ন বিষয়, একটা হচ্ছে কারামত, কারামতুল আউলিয়ায়ে হক, এটা আমরা বিশ্বাস করি, কারামত কিরকম, কারামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা, সত্যিকার যারা আল্লাহওয়ালা তাদেরকে কোন সময় যখন ইচ্ছে করেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু ক্ষমতা দান করেন, কিন্তু এতে ওনার নিজের কোনো ক্ষমতা নাই। মনে করুন সূরা ইউসুফের কাহিনীর মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কেনানে কুয়ার ভিতরে নিক্ষেপ করে ইউসুফের ভাইয়েরা গিয়ে তার আব্বাকে নালিশ করলো বাঘে নিয়ে গেছে, ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন ফাসাবরুন জামিল, কিছুই বলতে পারলেন না। অপরদিকে প্রায় 35-40 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে তার ভাইদের পরিচয় হল, এরপরে তার বাবার ঘটনা শুনলেন, তার চক্ষু অন্ধ হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তার জামাটা দিয়ে বললেন যাও এই জামাটা নিয়ে যাও বাবার চেহারায় ফিরাও চোখ ভালো হয়ে যাবে। জামা নিয়ে যখন রওনা হল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কেনানে বসে তার অন্যান্য পরিবারের সদস্যদেরকে বলতে লাগলেন ইন্নি লাজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, ইউসুফের এটার নাম কারামত। আপনি এখানে প্রশ্ন করতে পারেন, ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কেনানের কুয়ায় পড়ে অসহায় অবস্থায় আছে তখন তুমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছ না, আর 35-40 বছর পরে সেই মিশরের থেকে জামার ঘ্রাণ পাচ্ছ, ব্যাপারটা কি? ব্যাপারটা পরিষ্কার, আল্লাহ তাআলা যখন ঘ্রাণ পাওয়ান তখন ঘ্রাণ পায়, যখন ঘ্রাণ পাওয়ান না তখন, এটা কোনো বাপ দাদার কোনো কিনা সম্পত্তি না, যে কাস্ত খোলা থাকে সব দেখে, এগুলো শিরক আকীদা, সব কিছু দেখার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর খাস বৈশিষ্ট্য, আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে কি আছে সব কিছু জানেন একমাত্র কে? কিন্তু পীর সুফিদের আকীদা আপনি দেখবেন, তাদের আকীদা হচ্ছে এই পীরের কাস্ত খোলা থাকে, মুরিদের অন্তরের মধ্যে কি করে না না করে সব হিসাব দেখতে থাকে। একথা আমি আগেও আলোচনা করেছি, পীরদের কিতাবে লেখা আছে আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের কলবের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের কলবের মধ্যে ঢুকি আর বের হয়, ঢুকি আর বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, কিন্তু মুরিদে কিছুই টের পায় না, মুরিদের সব দেখতে পায়। এই সমস্ত কাহানি, এই সমস্ত গল্প দিয়ে ভরা আছে। আমি এজন্য বলছিলাম, এই সমস্ত গল্প আর কাহানির তাবলীগ করতে বলা হয় নাই। কোরআন শরীফের সূরায়ে মায়দার 67 নম্বর আয়াত দেখুন, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, যা নাযিল করা হয়েছে সব পৌঁছে দিন, না কিছু গোপন করতে বলেছেন। তাহলে আজকে সুফিবাদের আরেকটা গ্রুপে বক্তব্য হচ্ছে, 90,000 কালাম, 30,000 জাহের, 60,000 গোপন, এই গোপন এলেমগুলো সব এসেছে বুজুর্গদের সিনাই সিনাই। আল্লাহর নবী 60,000 গোপন করে গেছেন, বড় বড় মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসিনরা তালেবে এলেমদের সামনে বক্তব্য রাখে, এলেম দার সিনা না দার সফিনা, এলেম তো সিনার মধ্যে, মানে পীরের সিনার মধ্যে, সিনার থেকে সিনা মিলাও তাহলে পাইয়ে যাইবা, নইলে কিচ্ছু পাইবা না। কবিতা আছে সুফিদের, আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লামা হাসালতুমুহু ওয়াসওয়াসা, ইলমে নিস্তে গায়র ইলমে আশিকি, মা বাকিয়া তালবিসে ইবলিসে শাকি। তোমরা যে কোরআন হাদিসের এলেম পড়ো, এটা কোন এলেম না, এগুলো ইবলিসের সব ভোকা, আসল এলেম হচ্ছে সিনার মধ্যে। এই সমস্ত পড়ানো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, এটা আকীদার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করেছেন, হুকুম করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে, মা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাযিল করা হয়েছে, যা কিছু, আপনি সবগুলো তাবলীগ করেন, কিছু কি গোপন করার কথা আছে এখানে? এরপরে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফাল, আপনি যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব পৌঁছান নাই বলে বিবেচিত হবেন। কি ধমকের কথা! ওয়াইল্লাম তাফাল, আপনি যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর বাণী, আল্লাহর দায়িত্ব পালন করেন নাই বলেই আপনাকে বিবেচনা করা হবে। সূরা মায়দার 67 নম্বর আয়াত। এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে এসে বিদায় হজের ভাষণের এক পর্যায়ে বললেন, ও আমার সাহাবীরা, বলো, আলা হাল বাল্লাগতু, আল্লাহ রাব্বুল আলামিন যে তাবলীগ করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন, দিন পৌঁছাবার দায়িত্ব ছিয়ে দিয়েছিলেন, তোমরা সাক্ষী দাও, আলা হাল বাল্লাগতু, আমি কি তা পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম কি বললেন? না, আপনি 90,000 থেকে 30,000 পৌঁছেছেন, 60,000 গোপন করেছেন। সাহাবায়ে কেরাম যা বলেছেন হাদিসের সব কিতাবগুলোতে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, কদ বাল্লাগতার রিসালাহ ওয়াদাইতাল আমানাহ ওয়ানাসাতাল উম্মাহ। আপনার নাম সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিসে দেখবেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাশহাদু, সাহাবায়ে কেরাম বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা কদ বাল্লাগতা ওয়াদাইতা ওয়ানাসাতা, আ বাল্লাগতার রিসালাতা, আপনি আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছেন, তাবলীগ করেছেন, ওয়াদাইতাল আমানাতা, আল্লাহর দেওয়া আমানত আপনি ঠিক মতো আদায় করেছেন, ওয়ানাসাহাতাল উম্মাতা, এবং উম্মতের জন্য নাসিহা, মঙ্গল কামনা করেছেন, কল্যাণ কামনা করেছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল বিসবাইহি সাব্বাবা ইয়ারফাউহা ইলাস সামাই ওয়া ইয়ানকুতুহা ইলান নাস, আল্লাহর নবী তার এই আঙ্গুলটাকে, শাহাদাত আঙ্গুলকে একবার আকাশের দিকে উঠান আর একবার মানুষের দিকে ইঙ্গিত করেন আর বলছেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, সালাসা মাররাতিন, তিনবার বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব আপনার কালাম আমি ঠিক মতো পৌঁছেছি, কোনো কিছু গোপন করি নাই। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সাক্ষী নিলেন, সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, এরপরেও যারা বলে 90,000 কালাম থেকে 30,000 দাহের 60,000 বাতেন অথবা একটা কালামেও বাতেন আছে এরকম যারা দাবি করেছিল, মুশরিক হতে পারে, কাফের হতে পারে, মুমিন হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না, এই সমস্ত ভণ্ডগুলো আমাদের সমাজে বসে আছে। আর তালেবে ইলমদেরকে বোঝায় ইলমদার সিনা নাদার সফিনা, ইলম তো সিনার মধ্যে সফিনার মধ্যে না। এই ঘটনা যখন ঘটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও এর উপরে মোহর লাগাও, সিল মারো। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মুমিন কোরআন হাদিসের প্রতি ঈমান আনবে, তাদেরকে বিশ্বাস করবে, তাদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমি আমার নিয়ামত তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি। নিয়ামত বলতে ওহি, আল্লাহর যে ওহি নাযিল হচ্ছিল, কোরআন অবতীর্ণ হচ্ছিল ওহির ধারা, এ ওহির নিয়ামতকে আজকে সমাপ্ত করে দিলাম। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তের জন্য ইসলামকে শুধুমাত্র দীন হিসাবে মনোনীত করলাম। আল ইয়াউমা আকমালতু, পরিপূর্ণ হয়ে গেল। পরিপূর্ণ কাকে বলে? তাফসীরের কিতাবে লেখে পরিপূর্ণ বলা হয়, আপনি মনে করেন এই মসজিদটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন যদি কোনো ব্যক্তি একটা স্বর্ণের ইট নিয়ে আসে আর বলে যে এটা এক জায়গায় লাগান, লাগানো যাবে? যত বড় দামি হোক না কেন, স্বর্ণের ইট না হীরকের ইট যদিও হয় তাও লাগানো সম্ভব না, কারণ আকমালতু, আমার মসজিদ পূর্ণ হয়ে গেছে। এখন যদি তারপর লাগাতে চায় কি করতে হবে? ওই একই পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে লাগান সম্ভব। ঠিক সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, এরপরে যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন ইবাদত সংযোজন করে, নতুন কোন ইবাদত ঢুকাতে চায়, সেটা ইবাদত ঢুকাতে হলে আমি যেই ইসলামের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছি তা ভাঙতে হবে, ছাড়া উপায় নাই। এ কথাটাই দারেমির ভিতরে হাদিস বর্ণিত হয়েছে, আন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নতিহিম মিসলাহা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতি যখনই তাদের দ্বীনের মধ্যে কোন বিদআত ঢুকায় তখন ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায়, যেই পরিমাণ বিদআত ঢুকবে সেই পরিমাণ সুন্নাত উঠে যাবে। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, এরপরে কিয়ামত পর্যন্ত এটা আর ফিরে আসবে না। হাদিসটা মিশকাতুল মাসাবি 188 নম্বর হাদিস, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে পাওয়া যাবে। মিশকাত বাংলাদেশের আলিয়া কওমিয়া প্রায় সব মাদ্রাসায় পড়ায়, শুরুর দিকেই আছে, দেখে নেবেন। পরিষ্কার বলা আছে, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যখনই কোন জাতি তাদের দিনের মধ্যে কোন বেদাত ঢুকায়, ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নতিহিম মিসলাহা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই দিনের থেকে ওই পরিমাণ সুন্নাত তুলে নেন। সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, আর কিয়ামত পর্যন্ত সেই সুন্নাত ফিরে আসে না। এজন্যই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই পরিষ্কার ভাবে ঘোষণা করেছেন, মহাব্বাতুর রাসূল বাইনাল ইত্তিবাল ইবতিদা প্রথম খণ্ডের 284 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানি বিতাদা ফিল ইসলাম বিদআতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন বিদআত আবিষ্কার করে, সুম্মা ইয়ারাহা হাসানাতান, এরপরে আবার বলে এটা বিদআতে হাসানা, কি বলে? বিদআতে হাসানা, ভালো বিদআত, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালা, সে যেন একথাই বলল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রেসালাতের দায়িত্বের মধ্যে খেয়ানত করে গেছেন, আদায় করে যান নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, উনি বলছেন লিআন্নাল্লাহ ইয়াকুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কেননা আল্লাহ তাআলা বলছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর ওই বেদাতই বলছে পরিপূর্ণ হয় নাই, কিছু বেদাতে হাসানা যোগ করতে হবে। আপনি মনে করুন একজন মন্ত্রী এলাকায় গিয়ে বলে এলাকার জন্য আমি 5 টন গম বরাদ্দ করেছিলাম, তোমরা পেয়েছো কি? জনগণ বলল পাই নাই। মন্ত্রী সাহেব বলেন তোমাদের চেয়ারম্যানকে দিয়েছি, জনগণ বলল পাই নাই। তাহলে গম কোথায় গেল? চেয়ারম্যানের পেটে চলে গেছে। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিয়েছি। আর বেদাতি আলেমরা বলে বেদাতে হাসানা তৈরি করতে হবে, তার মানে পরিপূর্ণ হয় নাই। তাহলে আল্লাহ বললেন পরিপূর্ণ করে দিয়েছি, আমাদের বেদাতি হুজুররা বলে পরিপূর্ণ হয় নাই, তার মানে আল্লাহর নবী তাহলে ঠিকমতো পৌঁছান নাই, এটাই তো বলা হচ্ছে। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যারা এরকম ভাবে বেদাত তৈরি করো, এরপরে আবার দাবি করো বেদাতে হাসানা, তোমরা মূলত নবীর আশেক না, নবীর চরম দুশ্মন। কারণ তোমাদের এই কথায় এই কথাকে আবশ্যক করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মতো রেসালাত পৌঁছান নাই। এজন্য তিনি বলেছেন ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনান ফালাইসা ইয়াউমা দীনান, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার নবীর উপরে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিন পর্যন্ত যা দিনের অন্তর্ভুক্ত ছিল তাই কিয়ামত পর্যন্ত ইসলামের দিন হিসেবে বিবেচিত হবে। ওই দিন যেগুলো দিন ইসলামের অন্তর্ভুক্ত হয় নাই, ওই দিন যে সমস্ত ইবাদত ইসলামে শামিল হয় নাই, কিয়ামত পর্যন্ত সেগুলো ইসলামের ইবাদত হতে পারে না, সেগুলো শয়তানের ইবাদত হতে পারে, সেগুলো কুফফাদের ইবাদত হতে পারে, এগুলো আল্লাহর ইবাদত হতে পারে না। আল্লাহর নবী যেদিন ফরজ সালাত পূর্ণ করে দিলেন, সেই সালাতের মধ্যে আল্লাহর নবী নিজে ইমামতি করেছেন। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম 2 দিন পর্যন্ত সালাতের ইমামতি করে দেখিয়েছেন। কয়দিন? এরপরে আল্লাহর নবী দীর্ঘ তার হায়াত পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত মসজিদের নববীতে ইমামতি করেছেন। আল্লাহর নবী সালাতের মধ্যে কোন জায়গায় কি করেছেন, খুঁটি নাকি, সবগুলো সবিস্তারে আলোচনা আছে। সেইখানে যদি ফরজ সালাতের পরে মুনাজাত করতেন তাহলে সেইটা হাদিসে উল্লেখ থাকতো না? হাদিসের সব কিতাবগুলো পড়ুন, খামাখা আমাদের সঙ্গে ঝগড়া করতে যাবেন না। আর আমি আপনাদেরকেও বলি, আপনারা খবরদার যারা কোরআন হাদিস শোনার পরে বলে বাপ দাদার যুগ থেকে করেছি, সব মসজিদে করে এই সমস্ত কথা যারা বলে ওদেরকে আপনারা সালাম দিবেন না, কথা বলবেন না, ওদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। কারণ ইসলামের দাওয়াত পৌঁছে গেছে সব জায়গায়, এখন কোন জায়গায় এখন আর ইসলামের দাওয়াত পৌঁছে নাই তা বলা যাবে না। প্রত্যেকটা বেদাতির কানে দাওয়াত পৌঁছে গেছে, খামাকে আপনি কিসের সময় নষ্ট করছেন? অর্থে ওই লোকটাকে গিয়ে দাওয়াত দান যার মনের মধ্যে এখন পর্যন্ত বেদাত ঢুকে নাই, যার মাথাটা খালি আছে, ওকে দাওয়াত দান, সময় নষ্ট করবেন না। প্রায় জায়গার থেকে আমরা রিপোর্ট পাই, সে আমরা অমুক জায়গায় ঝগড়া হয়েছে, অমুক আরামের সাথে বসতে চাই, কোন বসার দরকার নাই, খতম আল্লাহু আলা কুলুবিহিম, এইগুলোর অন্তর উপরে মোহর লেগে গেছে, নতুবা তাদের পরিষ্কার জানা উচিত হাদিসের প্রত্যেকটা কিতাবে আল্লাহর নবী কিভাবে উযু করতেন। সাহাবায়ে কেরামদেরকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহর নবী কেমনে উযু করতেন, সাহাবীরা কি করতেন জানেন? লোটা নিয়ে আসো, পানি নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে একাধিক হাদিসে বর্ণিত আছে, ওনাকে যখনই কোন ব্যক্তি জিজ্ঞেস করতেন যে আল্লাহর নবী কিভাবে উযু করতেন, উনি কি করতেন? পানি নিয়ে আসো, উযু করতেন, উযু করে দেখাইয়া বলতেন হা কাযা কানা উযু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এভাবে উযু করতেন। এরকম ভাবে আল্লাহর নবী কিভাবে সালাত আদায় করতেন, হাদিসে পরিষ্কার বর্ণনা আছে কিভাবে রুকু করতেন, কিভাবে সেজদা করতেন, রুকুতে কি বলতেন, সেজদায় কি বলতেন, রুকুর থেকে দাঁড়িয়ে কি বলতেন, দুই সেজদার মাঝখানে কি বলতেন, এরকম কোন জায়গায় কি বলতেন সবগুলো হাদিসে বর্ণিত আছে। এখন যদি ফরজ নামাজের পরে আমাদের সমাজে যেরকম প্রচলিত মুনাজাত করা হয়, এই মুনাজাত থাকত সেটা হাদিসের কিতাবে উল্লেখ করা হতো না? হাদিসের কিতাবে যখন উল্লেখ করা হয় নাই, তাহলে বুঝা গেল আল্লাহর নবীর প্রতি আল্লাহ তাআলা যে সালাত ফরজ করেছেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের যে সালাত শিখিয়েছেন, সেই সালাতের মধ্যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই। সুতরাং যারা মুনাজাত তৈরি করেছে তারা বেদাত তৈরি করেছে, বেদাতের মধ্যে কোন হাসানা ছাইয়া হতে পারে না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গুমরাহি। পায়খানা আবার কি ভালো পায়খানার খারাপ পায়খানা হয় নাকি? পায়খানা পায়খানাই। এখন আসল রহস্য যেটা বললাম, ওনারা তো আপনাদেরকে বড় বড় আলেমরা বুঝাই দিবে, আল্লাহর নবীর যুগে ফ্যান ছিল না, মাইক ছিল না, মোবাইল ছিল না, প্লেন ছিল না, এইটার উত্তর কি দিবেন? এই জন্য বেদাত কাকে বলে ভালো করে বুঝতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, আমাদের দিনের মধ্যে এবাদত আকারে যারা কিছু তৈরি করবে সেটা প্রত্যাখ্যাত, ওটা বেদাত। মাইক কোন এবাদত নাকি? ফ্যান কোন এবাদত? আগের যুগে চাষাবাদ করেছে লাঙ্গল দিয়ে, আর এখন ট্রাক্টর দিয়ে চাষাবাদ করে, এটা কি বেদাত? এইগুলো হচ্ছে যাবতীয় উপকরণ, এইগুলোকে বেদাত বলা হয় না। বেদাত বলা হয় ইসলামের মধ্যে এবাদত আকারে সওয়াবের উদ্দেশ্যে নতুন কোন কিছু তৈরি করার নাম হচ্ছে বেদাত। আর সেই বেদাত গুলো হচ্ছে রজব মাসে খাজা বাবার ওরস করা, সেই বেদাত হচ্ছে পীর বুজুর্গের মাজার তৈরি করা, সেই বেদাত হচ্ছে মাজারকে প্রার্থনা করা, সেই বেদাত হচ্ছে মাজারে টাকা পয়সা দেওয়া, সেই বেদাত হচ্ছে মানুষ মরলে পরে তিন দিনা খতম পড়ানো, মানুষ মরলে পরে চল্লিশে খতম পড়ানো, মানুষ মরলে পরে মৃত্যুবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী চল্লিশা তিন দিনা, এই সমস্ত জিনিসগুলোকে এবাদত মনে করে সওয়াবের উদ্দেশ্যে করা হয়। আর এবাদত মনে করে সওয়াবের উদ্দেশ্যে যদি এমন কোন কিছু করা হয় যা আল্লাহর নবী করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সেগুলোর নাম কি? সেইগুলো বেদাত। এটা পরিষ্কার বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন। এজন্য আমরা পরিষ্কার বলি যেই কোন ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? যেহেতু রজব মাস, সামনে শাবান, তারপরে রমজান, এজন্য ইবাদত করার জন্য আমরা নিজেদেরকে পিওর মুমিন বানাবো। এজন্য আজকে আলোচনা ইবাদত কবুল করার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার শর্ত হচ্ছে যে কোন ইবাদত করব, ইবাদতটাকে খালেস শুধুমাত্র কার জন্য করব? কোরআনে বলা আছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়েনার ভিতর আছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতকে শুধুমাত্র খালেস ভাবে আল্লাহর জন্যই করতে হবে। ইবাদতের মধ্যে না থাকবে কোনো পীরকে খুশি করা, না কোনো মানুষকে খুশি করা, না কোনো ব্যক্তিকে খুশি করা, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য ইবাদত করতে হবে। দুই নাম্বার বিষয়টা হচ্ছে ইবাদত করব কার তরিকায়? রাসূলের তরিকায়। পরিষ্কার বক্তব্য, একজন মুমিনের ভিতরটা হবে তাওহীদ ভিত্তিক, বাহিরটা হবে সুন্নাহ ভিত্তিক। কি বললাম? ভিতরের কাঠামো হবে তাওহীদ ভিত্তিক, ভিতরে তাওহীদ থাকবে, আকীদার ক্ষেত্রে আল্লাহর তাওহীদ ছাড়া আর কিছু থাকবে না। যে কোনো ইবাদত, যে কোনো আনুগত্য সব কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। এইখানে কোনো আরবাব থাকবে না, আন্দাজ থাকবে না, সব কিছুকে মুক্ত করে সম্পূর্ণরূপে জীবনের সকল ক্ষেত্রে আনুগত্য করব কার জন্য? আল্লাহর জন্য। এটাই মুমিনের চূড়ান্ত কথা। কোরআন পরিষ্কার বলছে কুল, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু এক আল্লাহর জন্য, যিনি গোটা জগৎসমূহের রব। সব কার জন্য? সুতরাং মুমিনদের সমস্ত ইবাদত হবে কার জন্য? ভিতরের কাঠামো মুমিনদের আকীদা ঈমান হবে শুধুমাত্র কার জন্য? এরপরে ইবাদত করতে তরিকা হবে কার তরিকা? তরিকার ক্ষেত্রে একমাত্র রাসূলের তরিকা হবে। রাসূলের তরিকা বাদ দিয়ে যদি কোন খাজা বাবার তরিকা, গাজা বাবার তরিকা, ল্যাংটা বাবার তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া যে কোনো পীরের তরিকায় করা হয়, সেটা পীর এবাদত হতে পারে, শয়তানের অংশ হতে পারে, আল্লাহর এবাদত হতে পারে না। কোন তরিকা ইসলামে নাই, একমাত্র তরিকা একটা, কার তরিকা? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, মডেল, তরিকা একমাত্র রাসূলের তরিকা। আজকে আমাদের পীর সাহেবেরা এরকম সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে বলে, কয় যে এই যে আমাদের চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া এগুলো সাহাবায়ে কেরামদের থেকে চলে এসেছে, এগুলো নাকি সব আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে তৈরি চলে এসেছে। আমাদের কিতাবুল একামতের দিন আসতেছে ইনশাআল্লাহ, হয়তো দুই এক সপ্তাহের মধ্যে ছেপে যাবে, এর মধ্যে আমি সব উত্তরগুলো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে প্রমাণ করেছি এই তরিকাগুলো যদি কোন সাহাবায়ে কেরামদের থেকে প্রচলিত হয়ে থাকে, তাহলে তরিকার নাম তোমার পীরের নামে কেন হলো, সাহাবির নামে কেন হলো না? চিশতিয়া তরিকা কার নামে? মঈনুদ্দিন চিশতির নামে। সাবেরিয়া তরিকা কার নামে? আলাউদ্দিন সাবেরির নামে। নকশবন্দিয়ার তরিকা কার নামে? নকশবন্দির নামে। কাদরিয়া তরিকা কার নামে? আব্দুল কাদের জিলানির নামে। বোঝা গেল তরিকার নাম যখন কতগুলো পীর বুজুর্গের নামে, এই তরিকা পীর বুজুর্গের থেকে চালু হয়েছে, আল্লাহর নবীর কোন সাহাবীর থেকে চালু হয় নাই। আল্লাহর নবীর নামে মিথ্যা কথা, সাহাবায়ে কেরামদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। এই সমস্ত মিথ্যাকে বর্জন করতে হবে, এই সমস্ত মিথ্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, জাতিকে সাবধান করতে হবে। এবাদত করতে করতে একজনের তরিকায়, কার তরিকায়? রাসূলের তরিকায়। রমজানের প্রস্তুতির জন্য আমাদের মনে রাখতে হবে, সমস্ত বেদাত উৎখাত করে আপনি যত বেশি এবাদত করেন, আমাদের দেশে অনেকে বলে যে আমাদের দেশের মানুষ এবাদত বেশি করে, এবাদত বেশি করে, অন্য দেশের লোকেরা এত ইবাদত করে না। আমি বলি গলত তরিকায় যত বেশি ইবাদত করুক, এগুলোর কোনো গ্রহণযোগ্যতা আছে? আপনি দুইজন মিস্ত্রি নিয়ে আসেন, একজনে কাজ জানে আর একজনে জানে না, যে জানে সে এসে একটা ধাক্কা দিয়ে মেশিন ঠিক করে দিল, আর যে জানে না পাঁচ ঘন্টা মেহনত করলো, আপনি পুরস্কার দিবেন কাকে? এদেশের মানুষ পাঁচ ঘন্টা মেহনত করে, এদেশের মানুষ জিকির করতে করতে কলপ ফাটিয়ে ফেলে, কিন্তু সেই জিকির আল্লাহর নবীর তরিকায় করে না, করে কার তরিকায়? এই জন্য তুমি যত মেহনত করো, এইগুলো সবগুলো শয়তানের ইবাদত। কার ইবাদত? এই যে সম্মিলিত জিকির করে, দেখবেন কি চিৎকার মেরে জিকির করে, পীরের তরিকার জিকির, এরকম সম্মিলিত চিৎকার মেরে জিকির কোন সাহাবীরা করেছেন? আল্লাহর নবীর হাদিসগুলো পড়বেন, আল্লাহর নবীর সাহাবীরা একবার তাবুকের যুদ্ধের থেকে আসার সময় পাহাড়ে উঠতে উঁচু জায়গায় উঠতে আল্লাহু আকবার নামতে সুবহান আল্লাহ এটা একটু জোরে জোরে বলা শুরু করলেন। মিশকাতে 201 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, 101 নম্বর পৃষ্ঠা, 201 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা সদয় হও, আস্তে আস্তে জিকির করো, নিজের উপরে সদয় হও। এরপরে বললেন, ফাইন্নাকুম লা তাদউনা আসমা ওয়ালা গায়বান, তোমরা কোন বধিরকে আর কোন বধিরকে বা অনুপস্থিত কাউকে ডাকছো না, ওয়াল্লাযী তাদউনাহু, তোমরা যে আল্লাহকে ডাকছো, ফাইন্নাহু আকরাবু ইলা আহাদিকুম মিন রিহালিকুম, উটের উপরে সাহাবা কেরাম বসেছিলেন, তোমাদের উটের গর্দানটা যত কাছে আল্লাহ তাআলা তার চেয়ে অনেক কাছে। কোরআনের নির্দেশ আছে, উদউ রাব্বাকুম তাবাররুআ ওয়া খুফিয়া আদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি আল আসাল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাবাররুআ ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, করুণনম্রত অবস্থায়, বিনয়ের সাথে। সূরায়ে আরাফ 7 নম্বর সূরার 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, ওয়াজকুর রাব্বাকা, ওয়াজকুর রাব্বাকা, তুমি তোমার রবের জিকির করো, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআন, ক্রন্দনরত অবস্থায়, ওয়াখিফাতান, এবং চুপিসরে, ওয়াদুনাল জাহরে মিনাল কওলি, জোরে বলার চেয়ে আস্তে, জোরে বলার চেয়ে, দুনাল জাহরে, জাহার মানে জোরে বলা, দুনা মানে নিচু স্বরে, জাহারের চেয়ে অর্থাৎ জোরে বলা হয় যেটাকে তার চেয়ে একটু আস্তে বলো, বিল গুদুব্বে ওয়াল আসল, সকালে সন্ধ্যায় জিকির করো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিল হয় না, জিকির করা তো আছে, জিকির কি আমরা নাজায়েজ বলি নাকি? মিথ্যা বলে, কয়ে এরা জিকিরের বিরোধী, আমরা তো জিকির করার জন্য উদ্বুদ্ধ করি, জিকিরের জন্য কিতাব লিখে দিয়েছি, কিতাব দোয়া আছে না, ওটা জিকিরের কিতাব, ওই জিকির করব, আল্লাহ নবী ওই জিকির করেছেন, এই জিকির করব, জিকির করব কার তরিকায়, না কোন পীরের তরিকায়, যারা পীরের তরিকায় জিকির করেন, তওবা করো মুসলমান, সামনে রমজান আসে, তওবা করে পরিষ্কার হয়ে যাও, তুমি যদি রাসূলের তরিকা বাদ দিয়ে কোন পীরের তরিকায় জিকির করো, হোক সে চিশতিয়া, সাবেরিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত তরিকার জিকির, সবগুলো শয়তানের জিকির, রাসূলের তরিকার জিকির না, এগুলো বর্জন করতে হবে, সেই জন্য মনে রাখতে হবে, বেদাত এর মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, বুখারী মুসলিম হাদিস রেফারেন্স আগে বলে দিয়েছি। এজন্য আমাদের পরিষ্কার হতে হবে, রজব মাস আসলে আল্লাহর নবী একটা দোয়াও করতেন, অবশ্য হাদিসটা দুর্বল হাদিস, আমার আগের লেকচারে আছে হাদিসটা, কিন্তু সনদের ঠিক থেকে দুর্বল, মিশকাতে হাদিসটা আছে 1369 নাম্বার, আর এটা বাইহাকির হাদিসে আছে, হাদিসটা আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখনই রজব মাস শুরু হতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবান মাসে বরকত দান করো, আর রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার তৌফিক দান করো, রমজান পর্যন্ত পাওয়ার তৌফিক দান করো। এই দোয়াটা আমাদের কিতাবুদ দোয়ায় আসতে পারে নাই, কারণ সনদ দুর্বল, দঈফ হাদিস, দুর্বল জাল হাদিস, আমাদের কোনো কিতাব আমরা আনি না, আর যদি কোনো জায়গায় বিশেষ কোনো প্রয়োজন আনি উল্লেখ করে দেই হাদিসটা দুর্বল, দেখবেন কোনো কোনো জায়গায় লেখা আছে হাদিসের সনদটা দুর্বল, যা লিখে দিয়েছি কি জন্য, জনগণের মধ্যে প্রচারিত, এই দোয়াটা সব মসজিদে হয়তো বলা হবে, রজব মাস আসলেই দোয়া বলা হয়। এখন আপনারা শুনবেন যে আমাদের ইমাম সাহেব বললেন না, তাহলে উনি বোধহয় কিতাব খুঁজে পান নাই, এই জন্য বলতে হলো, সাথে সাথে বলাও হলো, এই হাদিসটা দাঈফুন, বাইহাকির হাদিস উল্লেখ করার পরে বলা হয়েছে দাঈফ, দুর্বল সনদ, মানে আল্লাহর নবীর থেকে হাদিসের সনদ সহিনা, এটা আল্লাহর নবী নিজে বলেছেন না, নবীর নামে কেউ তৈরি করে মন গড়া জাল হাদিস বলেছে সেটার মধ্যে সন্দেহ আছে, এরকম সন্দেহযুক্ত হাদিসগুলোর নাম হচ্ছে কি, দুর্বল হাদিস, হাদিস দুর্বল হয় কেমনে, হাদিস দুর্বল হয় না, আল্লাহর নবী যেটা বলেছেন নিশ্চিত জানা যাবে ওটা দুর্বল না, দুর্বল হচ্ছে এই যে আল্লাহর নবী আসলে বলেছেন কিনা, কারণ এদেশে অনেক ভুয়া জাল হাদিস আল্লাহর নবীর নামে তৈরি করা হয়েছে, আপনি দেখবেন এই দেশের একদল বক্তা এখন তৈরি হয়েছে, এরা নাস্তিক মুরতাদদেরকে খুশি করার জন্য ওয়াজের ময়দানে চিৎকার মেরে বয়ান করে, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, জাল হাদিস ভুয়া হাদিস আল্লাহর নবীর নামে মিথ্যা তৈরি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার নিজের ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। জাল হাদিস এত বড় মারাত্মক জিনিস, এই ভুয়া হাদিসগুলো প্রচার করা হচ্ছে, আরো দেখবেন আমাদের দেশে নবীর মহাব্বতে অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে, বুজুর্গদের নামে হাদিস শুনবেন, মান নাযারা ইলা ওয়াজহি আউলিয়াইল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি কোন একজন আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, নাউযুবিল্লাহ, জাল হাদিস, ভুয়া হাদিস, এরকম ভাবে হাদিস শুনবেন, আফযালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম যে জিনিসটা আল্লাহ তৈরি করেছেন তা হচ্ছে আমার নূর। মিথ্যা হাদিস, জাল হাদিস, আল্লাহর নবী কথা বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফযালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা প্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন তা হচ্ছে কলম। এরকম অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে, কয় যে খাওয়ার আগে আর পরে লবণ খাওয়া সুন্নাত, জাল হাদিস, মিথ্যা হাদিস। এরকম খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, বলে না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, মানে কায়দা মতো তো খাইছে, মুরগি পোলাও বিরিয়ানি, এখন হজম শক্তি বাড়াবার জন্য মিষ্টি খাওয়া দরকার, সোজা বললেই পরে যে মিষ্টি খাইতে হইবে। হাদিস তৈরি করেছে, কয় যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, জাল হাদিস, ভুয়া হাদিস। হ্যাঁ, তবে সহি হাদিস কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি মধু এবং হালুয়া পছন্দ করতেন, এটা খাওয়ার আগে পরে কথা না। বুখারী হাদিসে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল আসাল ওয়াল হালুয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু এবং হালুয়া পছন্দ করতেন, এটা ভালোবাসতেন। সেই হিসেবে আপনি ওখানে আপত্তি নাই, কিন্তু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো জাল হাদিস। এরকম আরো অনেক হাদিস তৈরি করা হয়েছে, এজন্য মনে রাখতে হবে জাল হাদিস, ভুয়া হাদিস বাদ দিয়ে সহি হাদিস যেগুলো আছে আমরা সেগুলো আমল করব। হারামের ভিতরে মজা বেশি, কারণ বানাইয়ে তানাইয়ে বললে কি লাগে, মজা লাগে বেশি, আর সহি জিনিসটা করলে অত আমল মজা লাগে না। একজনের কাছে হুজুর দুরুদ শরীফ পড়তে ভালো লাগে না, অত মিলাদ পড়লে একটু ভালো লাগে, সুরে সুর মিলাইয়া, তালে তাল মিলাইয়া, একটু দাঁড়াইয়া পড়ি, কত মজা লাগে, আনন্দ লাগে। আমি বললাম বেশ্যাখানায় যাদের যাওয়ার অভ্যাস আছে তাদেরকে যদি সুন্দরী মেয়ে বিয়ে করাইয়ে দেওয়া হয়, হালাল বউ তাদের কাছে পছন্দনীয় না। শুকুরকে যদি গোসল করাইয়া আতর গোলাপ পরাইয়া ফুলের ময়দানে ছেড়ে দেয়, শুকুর ফুলের ঘ্রাণ নেবে না পায়খানা তালাশ করবে? ঠিক সেরকম ভাবে যাদের বেদাত করার অভ্যাস, ওদেরকে আপনি কোরআন হাদিসের এবাদত পছন্দ করাতে পারবেন না। ওরা ফরজ এবাদত গুলো করে না, ফরজ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ করে না, কিন্তু তারা এখান থেকে পার্টি করে আজমির যায় কবর জিয়ারত করতে, নামাজ পড়ে না, সবে বরাত আসলে সারা রাত দেখবেন সালাত তাসবিহ পড়ে তা শুরু করে। আর কিছু ইমামরাও আছে, এই যে তাকওয়া মসজিদে এক ইমাম আছে, এই ইমাম কোন আলেম কিনা আমি জানি না, প্রত্যেক বছর সবে বরাতে সে সালাত তাসবিহ জামাত আদায় করে। আল্লাহর নবী কি সালাত তাসবিহ কোন জামাত করেছেন? এই সমস্ত ইমামগুলো বেদাত করে করে মানুষের টাকা পয়সা পেয়ে তারপরে তারা বড় বড় সম্পদের পাহাড় করে। এক একটা বেদাত করতে পারলে মানুষকে বাহবা, কারণ অনেক লোক হাজির হয় এই জামাত পড়ার জন্য। সালাতুত তাসবির জামাত আপনি পড়তে পারেন? আমাকে বলেছে একজনে যে আমরা সালাতুত তাসবির জামাত পড়তে পারি না। আমি বলি আমার চেয়ে যে ব্যক্তি বড় বুজুর্গ ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই নবী নিজে কোনদিন ওই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুত তাসবির জামাত করেন নাই। যে সাহাবায়ে কেরাম ইবাদত করার জন্য পাগল থাকতেন, যে সাহাবায়ে কেরাম একটা নেকি অর্জন করার জন্য যখন শুনলেন বাজারে যাওয়া গুনাহ, বাজার যাওয়া বন্ধ করলেন, এরপরে যখন শুনলেন বাজারে গিয়ে দোয়া পড়লে অনেক সব পাওয়া যায়, ওই সব অর্জন করার জন্য বাজারে দৌড় দিয়ে যাইতেন আবার আসতেন দোয়া পড়ে, এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সালাতুত তাসবির জামাত পড়েন নাই। এরপরে যদি কোন ইমাম সালাতুত তাসবির জামাত করে সে বেদাত করেছে, নবীর বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরাম তরিকার বিরোধিতা করেছে। এই জন্য মনে রাখতে হবে কোন এবাদত কিভাবে করব, একমাত্র রাসুলের তরিকায় করব, রাসুলের তরিকা ছাড়া কোন এবাদত করা আপনার কাছে জিকির করতে কয় তালে তাল মিলাইয়া ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম তালে তাল মিলাইয়া ঘরে ঘরে মিলাইয়া করতে মজা লাগে, তোমার কাছে মজা লাগতে পারে, কারণ তোমার ওই বিশ্বাখানায় যাওয়ার অভ্যাস, বেদাত করার অভ্যাস, বেদাত না করলে তোমার মজা লাগে না, আল্লাহ নবীর সাহাবীরা এগুলো করেন নাই। তোমার কাছে ফরজ নামাজের পর মুনাজাত না করলে কয় নামাজ চাই যেন তৃপ্তি হইল না, তোমার তৃপ্তি দিবানো হবে না, কারণ যে ব্যক্তি বিশ্বাখানায় যাওয়ার অভ্যাস, পতিতালয়ে যাওয়ার অভ্যাস, ওই ব্যক্তিকে যত হালাল বউ বিয়ে করাইয়ে দেওয়া হয় হালাল বউ তার কাছে পছন্দ হবে না, তৃপ্তি হবে না, তার বেশ্যাখানায় যেতেই হবে। এরকম যাদের বেদাত করার অভ্যাস, আপনি ওদেরকে যতই বুঝান ও বেদাত করতে অভ্যস্ত, ওকে সুন্নাত দিয়ে বুঝাইলে কাজ হবে না, কারণ সুন্নাতের মধ্যে অত মজা নাই, ওদের জন্য মজা নাই, মুমিনদের জন্য মজা আছে। মুমিনরা সুন্নাতের মধ্যেই মজা পায়, বেদাতের মধ্যে মজা। এই জন্য আজকে আলোচনা আমি শুধু একটা বিষয় নিয়ে করেছি, তা হচ্ছে এই রমজান মাস আমাদের সামনে, শাবান আমাদের সামনে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আর সেজন্য তাওহীদ ভিত্তিক ঈমান আর সুন্নাহ ভিত্তিক আমল, মনে থাকবে, তাওহীদ ভিত্তিক ঈমান, সুন্নাহ ভিত্তিক আমল। আমাদের যতগুলো বই আছে বাইরে, কিতাবুল হজ আছে, এর মধ্যে বিদআতের আলোচনা আছে, সুন্নতের আলোচনা আছে, শিরকের আলোচনা আছে, এরকম এখন যে বইটা বের হয়েছে মরণের আগে পরে, ওটার মধ্যে বিদআতের আলোচনা আছে, শিরকের আলোচনা আছে, প্রচলিত বিদআত কি কি আছে, শিরক কি কি আছে, সব দেওয়া আছে। এই আজকে যে আলোচনাগুলো করা সেগুলো সবই আছে। আপনারা এগুলো পড়বেন, কোরআন হাদিস পড়া অভ্যাস করবেন, এই অভ্যাস করবেন। কোরআন হাদিস যদি পড়তে ভালো না লাগে, আপনিও মনে মনে ভাববেন যে আমার মধ্যেও আবার সেই শয়তানের অস্ত্র আছে কিনা। যখনই দেখবেন কোরআন হাদিস পড়া বাদ দিয়ে কোন ফাজায়েলের কিতাব পড়তে মজা বেশি লাগে, বুজুর্গের কাহিনী পড়তে মজা বেশি লাগে, সাহাবায়ে কেরামদের কাহিনী পড়তে অত মজা লাগে না, কারণ সাহাবায়ে কেরামদের কাহিনীর মধ্যে অত মজা নাই, সাহাবায়ে কেরামদের কেরামতির মধ্যে অত মজার কাহিনী নাই যেটা বুজুর্গদের কাহিনীতে আছে। আপনারা তাজকিরাতুল আউলিয়া নামে একটা বই আছে, পড়বেন, দেখবেন যে মাশাআল্লাহ কি কাল্পনিক ঘটনাই না লিখেছে। আর সাহাবিদের কারামত কি, আমরা কারামত মানি, সাহাবিদের কারামত মিশকাত হাদিস আছে, দেখবেন আল্লাহর নবীর দরবারে দুজন সাহাবি আসলেন, কথা বলতে বলতে রাত্র হয়ে গেছে অনেক, দুজন সাহাবির হাতে দুটো লাঠি, দুজন আল্লাহ নবীর দরবার থেকে রাস্তায় যাবেন, দুজনের রাস্তা যে পর্যন্ত এক ছিল, একজনের লাঠি জ্বলে উঠল, আলোতে দুজন চলে গেলেন, যখন দুজনের রাস্তা দুই দিকে হয়ে গেল অপরজনের লাঠিটাও জ্বলে উঠল, আলো দিয়ে চলে গেলেন। এটা সাহাবিদের কারামত, শুনতে বেশি মজা লাগে নাই, কিন্তু বুজুর্গের কাহিনী বললে বলতাম কি, অমুক বুজুর্গ 10,000 বছর ইবাদত করেছেন, গাছের লতা পাতা তার শরীরে ঢুকে গেছে, কি মজা লাগলো। আমি বলি তোমার ওই বুজুর্গ শয়তান হতে পারে, ওলি হতে পারে না, কারণ যদি আল্লাহর ওলি হয় তাহলে তার নামাজ পড়তে হবে না, উজু করা লাগবে না, পেশাব পায়খানা করবে না, মানুষ হইলে তার পেশাব পায়খানা করতে হবে, উজু গোসল করতে হবে, নামাজ পড়লে রুকু সেজদা করতে হবে, এত কিছু করলে তার শরীরে গাছের লতা পাতা ঢুকতে পারে, যখন গাছের লতা পাতা ঢুকে গেছে বসতে হবে, ওটা কি, ওটা কোন মানুষ, ওটা শয়তান। কাজে শয়তানের কাহিনী শুনতে তোমার তো মজা লাগবে, আপনি শুনবেন ওদের বইতে লেখা আছে ওই তাজকিরাতুল আউলিয়ায় ইব্রাহিম ইবনে আদহামের কাহিনী লিখতে গিয়ে বলেছে, ইব্রাহিম ইবনে আদহাম মক্কায় গিয়ে হজ করতে গেল, দেখে কাবা শরীফ নাই, কাবা কোথায় গেল, সেজদায় পড়ে গেলেন, কি অন্যায় করলাম, কাবা দেখতে পাচ্ছি না। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম ইবনে আদহামকে জানিয়ে দেওয়া হলো, ইব্রাহিম ইবনে আদহাম তোমার কোনো অন্যায় না, আসল রহস্য হলো রাবেয়া বসরী হজ করতে আসতে আছে, তাকে আগাই আনার জন্য কাবা শরীফ চলে গেছে। খাজা বাবার পালকি পাইছো কাবা শরীফকে, কাবা শরীফ চলে গেছে রাবেয়া বসরীকে আগাই আনার জন্য। আপনার ইতিহাস পড়ুন, আমার ওই বায়াত এবং সিরাতে মুস্তাকিম বই আছে, ওই বইয়ের মধ্যে বায়াতে রেজওয়ানের কাহিনী লেখা আছে, আল্লাহর নবী মদিনার থেকে আসলেন মক্কার কাছে, হুদাইবিয়া পর্যন্ত আসার পরে বাধাগ্রস্ত হলেন, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত সেখানে অবস্থান করলেন, মক্কায় কি ঢুকতে পেরেছিলেন, ওসমানকে পাঠাইলেন, সেখানে খবর হয়ে গেল তিনি, তাকে মেরে ফেলা হয়েছে, বায়াত নিলেন, তারপরে চুক্তি হলো, চুক্তির শর্ত ছিল এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না, আগামী বছর আসবেন, আল্লাহর নবী সেই বছর ওখান থেকে ফিরে গেলেন, 3 দিন পর্যন্ত আল্লাহর নবী নিজে অবস্থান করলেন, 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে অবস্থান করলেন, সেইখানে কি কাবা গেছিল, কি নিষ্ঠুর কাবা, আল্লাহর নবীর জন্য গেল না, আরু ওমরের জন্য গেল না, 1400 সাহাবায়ে কেরামদের জন্য গেল না, গেল কাকে আনার জন্য, আর রাবেয়া বসরীকে আনার জন্য। আরো কাহিনী শুনবেন, রাবেয়া বসরী হাসান বসরী পলা বলি খেলাচ্ছিল, হাসান বসরী রাবেয়া বসরীকে কোথাও খুঁজে পাচ্ছে না, শেষ পর্যন্ত যখন দেখা হলো জিজ্ঞেস করলো, রাবেয়া তোমাকে 7 আসমান 7 জমিন কোথাও খুঁজে পাইলাম না, ব্যাপারটা কি, রাবেয়া বসরী বলল, তুমি পাইবা কেমনে, আমি তো আল্লাহর আরশের তলে গিয়ে পড়িয়েছিলাম, আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, মেরাজের হাদিসগুলো পড়ুন, প্রত্যেকটা হাদিসে বলা আছে আল্লাহর নবীকে প্রত্যেকটা আসমানে প্রশ্ন করা হয়েছে, জিব্রাইলকে প্রশ্ন করেছে আসমানের ফেরেশতারা, কে তুমি? আমি জিব্রাইল। কে তোমার সঙ্গে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ডাকা হয়েছে? হ্যাঁ ডাকা হয়েছে। এরপরে দরজা খুলল আর বলল মারহাবা। বোঝা গেল নবীর জন্য মেরাজ দেওয়ার সময় প্রত্যেকটা আসমানের দরজা খোলার প্রয়োজন হল, আর রাবেয়া বসির লাভ দিয়ে আর সে চলে গেছে, একটা দরজা খোলার প্রয়োজন হয় নাই। কি ভুয়া কাহিনী! এইগুলো শুনে আর মুরিদদের কানে মজা লাগে। এই জন্য আমি বলি আমার কাছে এর চেয়ে খারাপ দৃষ্টান্ত দেওয়ার কোন শব্দ নাই, তাহলে সেটাও করতাম। বেশ্যাখানায় যাদের যাওয়ার অভ্যাস, তারা কি করে? ওই আওয়াজই শুনে। আপনারা শোনেন নাই, কবি শামসুর রহমান একবার বলেছিল, কি মনে আছে? ফজরের সময় যখন আজান শুনি মনে হয় যেন বেশ্যা খরিদ্দারকে ডাকে। আমি বলি সারা জীবন যাদের বেশ্যার ডাক কানে শোনার অভ্যাস, তারা যখন আজানের ডাক শুনে তখন বেশ্যার আওয়াজ শুনতে পায়। আর কবি নজরুল কি বলেছিল? নজরুল ভালো মন্দ সেটা ভিন্ন বিষয়, কিন্তু সে বলেছিল কি, মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, সেটাই সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বুঝে গেল যার যেরকম রুচি সে ওরকমই ধারণা করে। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বারবার বলেছেন, এই আয়াত নাযিল হয়ে গেল, এরপরে তিনি বললেন তারা তৌফিক মামরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাংতাদিল্লুমা তামাসাক্তুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না, পদচ্যুত হবে না, গোমরা হবে না, মা তামাসাক্তুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা শক্তভাবে ধারণ করবে। সেই দুটো জিনিস কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আরেকটা কি? কোরআন এবং হাদিসে যেটা নাই সেটা যত বড় ইমাম সব বলুক, যত বড় বুজুর্গ বলুক, যত বড় পীর বলুক, যত বড় মসজিদের খতিবসা বলুক, সেগুলো মানা যাবে না, বর্জন করতে হবে। কোরআন সুন্নাহ যেটা আছে মানতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। রজব মাসের এই দোয়া সহিহ হাদিস দ্বারা নাই, এজন্য বললাম যে দোয়া করবেন আল্লাহর কাছে এমনি যে আল্লাহ তুমি আমাদেরকে করো এই রজব মাসেও কবুল করো, শাবান মাসেও কবুল করো, রমজানেও কবুল করো, ইবাদত করবেন বেশি বেশি। দোয়া তো বললামই যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এজন্য এই দোয়ার আমল করা জরুরি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, কোরআন সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।